বিংশ শতাব্দীর উদয়ন লগ্নে এদেশের মানুষ যখন ইসলামী তহজিব তামাদ্দুন হারিয়ে ফেলেছিল, মাথায় টিকি রাখত, নামের আগে স্ত্রী লিখত, বিজাতীয় অনুসরণে জীবনযাপন শুরু করেছিল, এমনি ক্রান্তি লগ্নে এই উপমহাদেশে ধর্মীয় পুনর্জাগরণ সৃষ্টি করেছিলেন শতাব্দীর মুজাদ্দিদ পীর শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। পীর মুজাদ্দিদ বীর মুজাহিদ দীনের রবি শাহ নেসার সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায়াবার করলেন উজ্জ্বল বাংলায়াবার আবু বকর ফুরফুরাবীর কলিজার টুকরো তুমি আশিকে রাসূল ছিলে নূর নবীর কদম চুমি আবু বকর ফুরফুরাবীর কলিজার টুকরো তুমি আশিকে রাসূল ছিলে নূর নবীর কদম চুমি মারেফতের সাগরেতে মারেফতের সাগরেতে অধমের করপার সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায়াবার করলেন উজ্জ্বল বাংলায়াবার বীর মুজাদ্দিদ বীর মুজাহিদ দীনের রবি শাহ নেসার সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায়াবার করলেন উজ্জ্বল বাংলায়াবার হিন্দু আনি প্রথা যখন ঢুকেছিল বাংলাতে আসলে তুমি সার সিনাতে হেদায়েতে নূর হাতে হিন্দু আনি প্রথা যখন ঢুকেছিল বাংলাতে আসলে তুমি সার সিনাতে হেদায়েতে নূর হাতে নবীর সুন্নত কায়েম করে নবীর সুন্নত কায়েম করে দূর করিলে সব আধার সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায়াবার তোমার পরশ পেয়ে কত পাপিতা পিয়লি হলো যাকে রানের কাফেলাতে পথহারা সব দিশা পেল তোমার পরশ পেয়ে কত পাপিতা পিয়লি হলো যাকে রানের কাফেলাতে পথহারা সব দিশা পেল দাও গো ফায়েজ মুর্শিদামায় দাও গো ফায়েজ মুর্শিদামায় তোমায় সরে বেকারার সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায়াবার করলেন উজ্জ্বল বাংলায় আবার। পীর মুজাদ্দিদ বীর মুজাহিদ দিনের রবি শাহনে সার, সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায় আবার, করলেন উজ্জ্বল বাংলায় আবার। জনে জনে বিলায় এসো ইসলামের শান্তি সুধা, মাদ্রাসা মসজিদ খানকা গড়ে গেলেন দিনের হুদা। রোশনি করো জীবন আমার, রোশনি করো জীবন আমার, দেখাও গো পথ মদিনার। সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায় আবার, করলেন উজ্জ্বল বাংলায় আবার। জীবন ব্যাপী সাধনাতে রাশেদিনের দরজা পেলে, তাই তো তোমার মাজারেতে কত মধুর ফায়েজ মিলে। জীবন ব্যাপী সাধনাতে রাশেদিনের দরজা পেলে, তাই তো তোমার মাজারেতে কত মধুর ফায়েজ মিলে। তোরাও আমার তোরি খানি, তোরাও আমার তোরি খানি, কান্দারি গো মদিনার। সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায় আবার, করলেন উজ্জ্বল বাংলায় আবার। পীর মুজাদ্দিদ বীর মুজাহিদ দিনের রবি শাহনে সার, সার সিনাতে উদয় হয়ে করলেন উজ্জ্বল বাংলায় আবার, করলেন উজ্জ্বল বাংলায় আবার।